আমি তোমাকেই বলে দেব কি যে একা দীর্ঘ রাত আমি হেঁটে গেছি বিরান পথে। আমি তোমাকেই বলে দেব সেই ভুলে ভরা গল্প করানের গেছি ভুল দরজায়, ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জোছনার ছায়া, ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জোছনার ছায়া। আমি তোমাকেই বলে দেব কি যে একা দীর্ঘ রাত আমি হেঁটে গেছি বিরান পথে। আমি তোমাকেই বলে দেব সেই ভুলে ভরা গল্প করা নেড়ে গেছি ভুল দরজায়, ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জোছনার ছায়া, ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জোছনার ছায়া। আমি কাউকে বলিনি সেনা, কেউ জানে না না জানে আড়াল। আমি কাউকে বলিনি সেনা, কেউ জানে না না জানে আড়াল। জানে ছায়া, জানে কান্নার রং, জানে জোছনার ছায়া। তবে এই হোক তীরে জাগুক প্লাবন, যিনি হোক লাবণ্য হৃদয়ে শ্রাবণ। তবে এই হোক তীরে জাগুক প্লাবন, যিনি হোক লাবণ্য হৃদয়ে শ্রাবণ। তুমি কান রং, তুমি জোছনার ছায়া, তুমি কান্নার রং, তুমি জোছনার ছায়া। আমি তোমাকেই বলে দেব কি যে একা দীর্ঘ রাত আমি হেঁটে গেছি বিরান পথে। আমি তোমাকেই বলে দেব সেই ভুলে।